warahmatullahi wabarakatuh. আমার সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যারা এই মাহফিলে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, দুনিয়ার অন্যান্য সবার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? আলহামদুলিল্লাহ, তো ওয়াজ তো দেখি সব আপনারাই জানেন, তাহলে আর বেশি ওয়াজের দরকার নাই, বুঝা গেছে শ্রোতা? আলহামদুলিল্লাহ, বাদ তো একটা টিপ দিলেই বোঝা যায়, এই এক টিপে বোঝা গেছে আলহামদুলিল্লাহ যে আপনারা আল্লাহর দিন সম্পর্কে অনেক জ্ঞান আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা এই মজলিসে বসে আছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি মহব্বত করেন, অনেক বেশি ভালোবাসেন। কেমনে বুঝলাম আমরা আল্লাহ যে ভালোবাসে আমাদেরকে, বলেন তো দেখি, বুঝছেন কেমনে আল্লাহ ভালোবাসে আপনাদেরকে? জি আলহামদুলিল্লাহ, যে এই মাহফিলে বসাটাই, এখানে বসতে পারাটাই প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়ালাকিন্নাল্লাহা ইউতিদ দীন মান ইউহিব্বু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, আর যাকে ভালোবাসেন না, যাকে মহব্বত করেন না, দুই ধরনের মানুষকেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার জীবনের, জাগতিক জীবনের যা যা দরকার, এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না, যাকে আল্লাহ পছন্দ করেন না তাকেও দেন। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে বিশাল বিশাল সম্পদের মালিক বানাইছেন, বানাইছেন না? কারুনের নাম শুনছেন তো? তাহলে কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সম্পদের মালিক বানাইছেন, কারুনকে তাহলে আল্লাহ খুব মহব্বত করেন নাকি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত না করলেও সম্পদের মালিক বানান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে বিশাল ক্ষমতাশালী শাসক বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে বিশাল প্রভাব প্রতিপত্তির অধিকারী বানাইছেন। তাই বলে কি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে খুব মহব্বত করেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে বিশাল প্রভাব প্রতিপত্তি ক্ষমতার মালিক বানাইছেন, কিন্তু নমরুদকে আল্লাহ পছন্দ করেন? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সম্পদ দিয়েছিলেন, বিশাল প্রভাব প্রতিপত্তি, বিশাল ক্ষমতা, বিশাল প্রভাব দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আবার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকেও বিশাল প্রভাব প্রতিপত্তি দিয়েছিলেন, দিছেন না? তাহলে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক মহব্বত করেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল প্রভাব প্রতিপত্তি দিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, যুলকারনাইন এই মানুষটাকেও আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সম্পদ, বিশাল প্রভাব প্রতিপত্তি দিয়েছিলেন। তাহলে বোঝা যায় দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিনটা শুধুমাত্র তাদেরকেই দেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মহব্বত করেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যদি কাউকে মহব্বত না করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভালো না বাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া দিতে পারেন, কিন্তু দিন আল্লাহ রাব্বুল আলামিন দেন না। যদি কোনো মানুষ আল্লাহর দিন পায়, বুঝতে হবে এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। এজন্য যদি অন্য কোনো জনসভা হইতেছে, অন্য কোনো মজলিস হইতেছে, কোনো সভা হইতেছে, সেখানে বসার অর্থ এই নয় আল্লাহ তাকে মহব্বত করেন। মহব্বত করার লোক বসতেও পারে নাও বসতে পারে, মহব্বত বিহীন লোক বসতেও পারে নাও বসতে পারে, কিন্তু যেখানে কোরআনের আলোচনা হয়, সুন্নার আলোচনা হয়, বিশেষ করে যেখানে কিচ্ছা কাহিনী গল্প গুজব মিথ্যা কথা বাদ দিয়ে যেখানে শুধু কোরআনে কারিমের আলোচনা হয়, যেখানে শুধু সহিহ হাদিসের আলোচনা হয়, এখানে বসতে পারা মানে নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ দেখবেন এরকম ইসলামী মাহফিলে বসার সৌভাগ্য হয়, কিন্তু কোরআন আর সহিহ হাদিসের কথা শোনার সৌভাগ্য হয় না, এরকম মানুষও আছে। বিশাল ইসলামী সম্মেলন, বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে, কিন্তু দুর্ভাগ্য সেই মজলিসে কোরআনের আলোচনা হয় নাই, সেই মজলিসে সহিহ হাদিসের আলোচনা হয় নাই। যা আলোচনা হয়েছে কিছু মিথ্যা কাহিনী, কিছু গল্প গুজব, কিছু হাসি তামাশা, কিছু বিভিন্ন ধরনের বাংলা গান, ইংরেজি গান, হিন্দি গান, ফার্সি গান, আরবি গান, এর বাহিরে কিছু শোনার সুযোগ হয় নাই। তাহলে যেই মজলিসে যেই মাহফিলে কোনো ধরনের গান হয় না, যেখানে কোনো মিথ্যা কিচ্ছা কাহিনী গল্প গুজব স্বপ্নের কাহিনী বুজুর্গের কারামত কাশফ এলহামের আলোচনা হয় না, যেখানে নিরেট শুধুমাত্র কল আল্লাহু তাআলা আর কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়, এরকম ওয়াজ মাহফিলে এরকম মজলিসে বসতে পারা, এটা আল্লাহ রাব্বুল আলামিন খাস করে যাদেরকে মহব্বত করেন তারা ছাড়া কারো পক্ষে বসা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে বসাইছেন। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি মহব্বত করে কোরআনের মজলিসে আমাদেরকে বসাইছেন, রাব্বুল আলামিন আমাদেরকে আপনি এই কোরআনের মজলিস থেকে, এই সুন্নার মজলিস থেকে আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েতটাও দিয়ে দেন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহর জমিনে যত মাখলুকাত আছে, যত সৃষ্টি আছে, তার ভিতরে সবচাইতে সুন্দর সৃষ্টি কোনটা বলেন তো দেখি? আল্লাহর জমিনে মাখলুকাতের সংখ্যা কত? কি পিছনের ভাইয়েরা কিচ্ছু কয় না, কয় আমরা এদিকেও নাই এদিকেও নাই, এক জায়গায় লাগছে মারামারি। এক গ্রুপ কেয়ামের পক্ষে, কেয়াম বুঝেননি, বাংলাদেশে কিন্তু দেখবেন অনেক ভাইয়েরা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তেছে, মিলাদ পড়তেছে, হঠাৎ করে লাফ মেরে দাঁড়াই গেছে, এরকম আছে না? কি ব্যাপার ভাই, হঠাৎ করে দাঁড়াই গেলেন কেন? এতক্ষণ বসে রইলেন, এখন দেখি হঠাৎ দাঁড়াই গেলেন। কয় মিয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে গেছে, আমার রাসুল আসছে, আমি কেমনে বসে থাকি, এত বড় বেয়াদবী। রাসুল আসছে, আপনি দেখছেন রাসুল আসছে, কেমনে বুঝলেন আল্লাহ রসুল আসছে? আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে, এই জন্য উনি দাঁড়াই গেছেন, রাসুলকে সম্মান জানাইতেছেন। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন, এখন আপনার এখানে ইমামতি হবে, ইমামতি করবে কে? কি বলেন? ধরেন আজকের এই ওয়াজ মাহফিলে এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তো যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসেন, এই মজলিসের সভাপতিত্ব করব কে? কি বলেন? আল্লাহর রসুলকে বাদ দিয়ে যদি আরেকজনকে সভাপতি বানাই, তাহলে রাসুলের সাথে কত বড় বেয়াদবি। একজন বয়ান করে, কয় শুনেন, আমাদের ফিসা এবুজুরের জানাজায় স্বয়ং আল্লাহর রসুল এসে গেছে। আমি বলি ঠিক আছে, আচ্ছা ভালো কথা, এসে গেছে, তাহলে আপনাদের পিসাই বুজুরের জানাজায় ইমামতি করবে কে? যেই জানাজায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, সেই জানাজায় দুনিয়ার কোন মানুষ ইমামতি করতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, যেখানে সমস্ত নবীরা সমস্ত রাসূলেরা হাজির হওয়ার পরেও সেখানে কারো ইমামতি করার অধিকার নাই। যিনি সমস্ত নবীদের ইমাম, সমস্ত রাসূলদের ইমাম, মেরাজের রাত্রিতে মসজিদে আকসা ইমামতি করছিলেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনাদের হুজুরের জানাজায় আসছে, সেখানে আল্লাহ রাসূলকে ইমামতি করতে দেন নাই, আবার আপনি আশেকে রাসূল, আবার হয়ে গেছে আশেকে রাসূল, আশেকে মদিনা, কিন্তু রাসূলকে ইমামতি করতে দেন নাই। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেছেন, এই জন্য উনি দাঁড়াই গেছে। তো এক জায়গায় এরকম কেয়াম নিয়ে, বেকেয়াম নিয়ে মারামারি শুরু হয়েছে। এক গ্রুপ কয় আমরা দাঁড়াই যাবো, আরেক গ্রুপ কয় আমরা দাঁড়াবো না, বসে থাকবো। এখন কে আমার বেকেয়াম নিয়ে মারামারি? এখন একজন রুকুতে যাই আছে, এই মারামারির মাঝখানে একজন আল্লাহু আকবার বলে রুকুত চলে গেছে। সবাই কয় মিয়া আপনি কোন পক্ষের, আপনি কি কেয়ামি না বেকেয়ামি? কয় শোনো, আমি তোমরা দেখতেছ না আমার অবস্থা দেখি, আমি কে আমিও না বেকে আমিও না, আমি এই জন্য দাঁড়াইও নাই বসিও নাই, আমি রুকুর হালতে আছি, অর্থাৎ আমি কে আমের পক্ষেও নাই বেকে আমের পক্ষেও নাই। দেখবেন সমাজে অনেক মানুষ আছে কয় মসজিদে গেলে মসজিদে আমিন নিয়ে ঝগড়া হয়, মারামারি হয়, মসজিদে হাত কোথায় বানবে এটা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, মসজিদে পায়ের সাথে পা লাগাবে কিনা নাকি এক হাত দূরে দূরে দাঁড়াইবো এটা নিয়ে কত কথাবার্তা হয়। আলহামদুলিল্লাহ মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই, বিরাট সৌভাগ্যের ব্যাপার, আল্লাহ শুকরিয়া, মসজিদে যাই নাই, আল্লাহর বিরাট রহমত, নাউজুবিল্লাহ। আচ্ছা, এখন কেউ বললেন 18,000 মাখলুকাত, আর কেউ কইলেন যে অগণিত, আবার অনেকে দেখি চুপ করে রয়েছে। তাহলে যারা চুপ করে আছে তারা কোন দিকে? 18,000-এর দিকেও নাই, অগণিতের দিকেও নাই। আচ্ছা, আরেকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাত কত? ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রবের সৈন্য সংখ্যা, তোমার রবের সৈনিক জমিনে কত, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, তোমাদের রব ছাড়া আর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কত মাখলুক বানাইছেন, কত সৃষ্টি বানাইছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোন মাখলুক জানে না। 18,000, এটা একটা গবেষণা। ইবনে খালদুন গবেষণা করেছেন আল্লাহর জমিনে কত সৃষ্টি আছে, তিনি গবেষণা করে বলছেন 18,000-এর মতো মাখলুক হইতে পারে। এটা কোরআনের কথাও না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথাও না। তাহলে এই জন্য 18,000 না বলে আমরা বলবো আল্লাহর মাখলুক হল অগণিত। এই অগণিত অসংখ্য শত শত হাজার হাজার মাখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুন্দর করে যেই মাখলুকটা বানাইছেন সেই মাখলুকটার নাম হলো কি? সেই মাখলুকটার নাম হলো মানুষ, সেই মাখলুকটার নাম হলো ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকভীম। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কাদ একটা তাকিদ, লাম একটা তাকিদ, দুইটা তাকিদ একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খলাকনাল ইনসান, অবশ্যই অবশ্যই আমি মানুষকে বানিয়েছি, মানুষকে সৃষ্টি করেছি, ফি আহসানি তাকভীম, সবচাইতে সুন্দর গড়নে, সুন্দর আকৃতিতে, সুন্দর সুরতে আমি একমাত্র ইনসান বানাইছি, সুবহানাল্লাহ, আল্লাহর সমস্ত মাখলুকের মধ্যে সবচাইতে সুন্দর সৃষ্টি কারা, কে কথা বলেন না, সুন্দর সৃষ্টি কারা, ইনসান। আর মানুষ কইবেন না, কইবেন আমরা, মানুষ মানে অন্যরা, আমরা না। আমাদের ওয়াজদসিয়ত গুলো এইরকম, কোরআনে যদি বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ও ইমানদাররা, জিজ্ঞাসা করি ভাই আল্লাহ কাদেরকে বলছে, কয় ইমানদারদেরকে বলছে, মানে আমাদেরকে বলে না, বলছে কাদেরকে, ইমানদারদেরকে। এই জন্য বলবেন যে কোরআনে যত জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ এখানে আমাকে বলছেন, কারণ আমি একজন আমানু। আল্লাহ যদি বলেন ইয়া আইয়ুহাল ইনসান, কাকে বলছেন, আমাদেরকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন ইয়া আইয়ুহান নাস, কাদেরকে বলছেন, আমাদেরকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন ইয়া আইয়ুহাল কাফিরুন, এবারও কি বলবেন, আমাদেরকে বলছেন। এই জায়গায় বলা যাবে না আল্লাহ আমাদেরকে এখানে বলেন নাই, কারণ আমরা কাফেরুন না, আমরা হলাম কি, আমানু। এই জন্য কোরআনের ভাষা আল্লাহর কথাটাকে নিজের মনে করে নিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর গড়নে, সুন্দর আকৃতিতে, সুন্দর ছুরতে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন কাদেরকে, আমাদেরকে। আমার ভাইয়েরা এবং বোনেরা, একদিন নীরবে একাকী বসে একটু চিন্তা করে দেখবেন, একদিন নিজের বডিটার দিকে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি কি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, কত টাকার সম্পদ দিয়েছেন, এক একটা চোখের দাম কত, এক একটা কানের দাম কত, এক একটা ব্রেনের দাম কত, এক একটা হাতের দাম কত, এক একটা ফুসফুসের দাম কত, এক একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দাম কত। একদিন নীরবে বসে বসে, চুপে চুপে বসে বসে একাকী একটু ফিকির করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজীবের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিবেন। ওই সাত শ্রেণীর মানুষের মধ্যে সপ্তম প্রকারের মানুষ হলো ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, যে মানুষগুলো একাকী নির্জনে একা একা বসে বসে আল্লাহর জিকির করে। এটাও একটা আল্লাহর জিকির, একা একা নির্জনে বসে বসে চিন্তা করবেন, ফিকির করবেন, কাগজ কলম হাতে নিবেন, চিন্তা করবেন আমার আল্লাহ আমাকে কত সুন্দর গঠনে তৈরি করছেন, আমার গঠনটা রব্বুল আলামিন কত সুন্দর বানাইছেন। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত ইনসানকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইনসান, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর গড়নে, এত সুন্দর আকৃতিতে, এত সুন্দর সুরতে বানাইলাম, আমার সাথে তোমার সম্পর্কটা হবে সবচাইতে গভীর, সবচাইতে নিকটের সম্পর্ক হবে আমি আল্লাহর সাথে। কিন্তু মাঝখান দিয়ে কে ঢুকলো, মাঝখান দিয়ে কে ঢুকে গেল যে আমার সাথে আর তোমার সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করে দিল। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার একমাত্র রব, তোমার একমাত্র খালেক, তোমার রবের সাথে কে সম্পর্কটা দূরে সরাই দিল। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, কারণ আমি আল্লাহ তোমাকে বানাইছি, ফাসাওয়াকা খালি বানাই নাই, খালি বানাই নাই, খালি তোমাকে এমনি মনে চাইছি আর বানাই রাখছি এরকম করি নাই, তোমারে আমি আল্লাহ এমন এক গড়ন দিয়েছি, এমন এক গঠনে বানাইছি, তোমারে এমন ভাবে সুবিন্যস্ত করেছি, তোমার শরীরের জোড়াগুলো একটার সাথে আরেকটার সংযোগ কিভাবে করছি তুমি একটু খেয়াল করে দেখো। তোমার মুখমণ্ডলটাকে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি, এক জায়গার ভিতরে সমস্ত মেশিন, এক জায়গায় সকল ডায়াগনস্টিক সেন্টারের সব মেশিন এক জায়গায় একত্রিত করা হয়েছে। তোমার একটা জিনিস খাওয়া দরকার, কোন একটা জিনিস খাইবা, তোমার পাকস্থলিতে যাবে, ওই খাবারটা খাওয়ার আগে তোমার কতগুলো পরীক্ষা নিরীক্ষা দরকার আছে। তোমার প্রত্যেকটা খাবার খাওয়ার আগে তোমার কিছু ডায়াগনস্টিক পরীক্ষার দরকার আছে। প্রতিবেলায় তুমি যদি ডায়াগনস্টিক সেন্টারে যাই যাই ডাক্তারের কাছে পরীক্ষা করে করে খাইতে হইতো। আমি আল্লাহ তোমার সব মেশিন গুলা এক জায়গায় একত্রে দিয়ে দিছি, এবং এমন মেশিন দিছি যেই মেশিনে এক সেকেন্ডের ভিতরে সব রিপোর্ট একসাথে দিয়ে দে। হসপিটালে গিয়ে রক্ত দেন, এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা সময় নিয়ে রিপোর্ট দে, এক্স রে করান একদিন পরে রিপোর্ট দে, আল্ট্রাসোনোগ্রাম করান অনেকক্ষণ পরে রিপোর্ট দে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি রিপোর্ট দেওয়ার জন্য সময় নেওয়া হয়। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেন, বান্দা তোমারে এমন এক ধরনের মেশিন আমি আল্লাহ দিয়েছি, খাবারগুলো সামনে আনার সাথে সাথে সবগুলো মেশিন একসাথে তোমার সব রিপোর্ট দিয়ে দে। সুবহানাল্লাহ। একটা খাবার খাইবেন, খাবারটা নিয়ে আসলেন আপনার সামনে একটা প্লেটের মধ্যে, প্রথমে চোখ তাকাই দেখবে এই খাবারটা মানুষের খাবার নাকি গরু ছাগলের খাবার, এটা মানুষের খাবার নাকি অন্য প্রাণীর খাবার, কার খাবার এটা, এটা প্রথমে চোখ আপনাকে আমাকে রিপোর্ট দিয়ে দে। যদি আল্লাহ রাব্বুল আলামিন চোখ গুলা সামনে না বানাইতেন, চোখ গুলা যদি পিছনের দিকে দিতেন, তাহলে খাবারটা আগে সামনে না এনে খাবারটা আগে পিছনে নেওয়া লাগতো, লাগতো না? চোখ গুলো সামনে না থেকে যদি পিছনে থাকতো, তাহলে কিছু খাইবেন খাওয়ার আগে খাবারটা মানুষের খাবার নাকি জিনের খাবার, এটা মানুষের খাবার নাকি অন্য মাখলুকের খাবার, এটা বোঝার জন্য আপনাকে পিছনে নেওয়া লাগতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চোখ দুটাকে সামনের দিকে দিয়ে দিছেন, তাকানোর সাথে সাথে চোখ রিপোর্ট দিয়ে দিছে এটা খাওয়া যাবে কি যাবে না। এবার এটা এমন খাবার, বাসি খাবার নাকি টাটকা খাবার, এটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাকটাকে এমন জায়গায় দিয়ে দিছেন, নাক একটা গ্রাম টানার সাথে সাথে বুঝে গেছে এই খাবারটা ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে। আপনি গন্ধটা শুনলে, গ্রামটা শুনলেই সাথে সাথে নাক আপনাকে রিপোর্ট দিয়ে দিচ্ছে যে এটা খাওয়া যাবে কি যাবে না, এটা বাসি খাবার না টাটকা খাবার, দিয়ে দিচ্ছে না? চোখের রিপোর্ট পেয়ে গেলেন সাথে সাথে, নাকের রিপোর্ট পেয়ে গেলেন সাথে সাথে, ব্রেনও আপনাকে সাথে সাথে রিপোর্ট দিয়ে দিল এটা খাওয়া যাবে কি যাবে না। এরপরে আপনি মুখে দিলেন, দেওয়ার সাথে সাথে এমন এক মেশিন জিব্বার মেশিন ফিট করা আছে, যেই মেশিনের সাথে লাগার সাথে সাথে ওই মেশিন বলে দিবে এটা কি টক নাকি লবণাক্ত নাকি মিষ্টি নাকি কোন ধরনের, সব রিপোর্ট ওই জিব্বা একসাথে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এভাবে আমার ভাইরা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গড়নের ভিতরে, মানুষের তাকভীমের ভিতরে, মানুষের সুরতের ভিতরে এত সৌন্দর্য, এত সৌন্দর্য, এত সুন্দর গড়ন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আর কোন সৃষ্টির ক্ষেত্রে সৌন্দর্য গড়ন দেন নাই। সুবহানাল্লাহ। এটা আল্লাহর বিরাট নিয়ামত আমাদের প্রতি, যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটা বডি, এত সুন্দর একটা গড়ন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শরীরের ভিতরে জোড়া জোড়া করে বানাইছেন, মানুষের পুরা শরীরে জোড়া আছে না? কয়টা জোড়া আছে? জি, কয়টা? এবারও তো দেখা যায় একটা লাভ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরে অসংখ্য জোড়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সবার একটা লাভ মেনে নিলাম। জান যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরে জোড়া জোড়া করে বানাইছেন, এই জোড়া গুলোর গঠনের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এগুলোর মধ্যে স্ক্রু সিস্টেম বানাই দিতেন, কতগুলা স্ক্রু আমার আপনার শরীরে দরকার হইতো? লাগতো না? দেখেন আঙ্গুলের মধ্যে কতগুলো স্ক্রু লাগতো, এখানে কতগুলো লাগতো, এখানে কতগুলো লাগতো, পুরা শরীরে স্ক্রু আর স্ক্রু, স্ক্রু আর স্ক্রু, এরকম লাগতো না? রাত্রে ঘুমানোর সময় কয়েকটা খুলি রাখতেন, সকালবেলায় উঠে আবার লাগাইতেন, দেখা যায় তো রাত্রে ঘুমাইছেন খুলি রাখছেন সেটা চুরি হয়ে গেছে, পা একটা খুলি রাখছেন পা ব্যথা করে এই জন্য এখান থেকে খুলে রেখে দিছেন, সকালবেলায় উঠে দেখেন পাটা নাই চুরি হয়ে গেছে, রাত্রে চোর ঢুকে আপনার পাটা নিয়ে গেছে, আপনার হাতটা নিয়ে গেছে, আপনার কানটা নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটাও রাখেন নাই, সুবহানাল্লাহ। এমন ভাবে সংযোগ দিয়েছেন যেটা খুলে রাখার কোনো অবকাশ নাই। যদি খুলে রাখার অবকাশ থাকতো কত মানুষ আজকের মাহফিলে দেখতাম হাত নাই, কত মানুষ দেখতাম পা নাই, কত মানুষ দেখতাম কান একটা নাই, কত মানুষ দেখতাম আঙ্গুল দুইটা নাই, চারটা নাই, পাঁচটা নাই, চুরি হয়ে গেছে। আবার সরাইমালের মার্কেটও পাওয়া যেত যেখানে আঙ্গুল বিক্রি হয়, পা বিক্রি হয়, হাত বিক্রি হয়, এরকমও মার্কেট খুলে বসতো, মানুষ এরকম বিক্রি করতো। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দিছেন যে এগুলো চুরি হওয়ার সম্ভাবনাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার এত সুন্দর গড়ন দিয়ে, সুন্দর সুরত দিয়ে, সুন্দর সিরাত দিয়ে বানাইছি, তোমার কথা বলার মতো একটা শক্তিও আমি আল্লাহ দিছি। আল্লাহর বড় পরিচয় হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতর থেকে কথা বলার শক্তি, কথা বলার শিক্ষা, কথা বলা বের করেন। মানুষ নামক এই প্রাণীটা এত সুন্দর করে কথা বলতে পারে, অন্য কোন মাখলুক এত সুন্দর করে কথা বলতে? জিনের কথা শুনছেন কোনদিন? কি জিনের কথা শুনেন নাই? আপনাদের দিকে মনে জিন হুজুর নাই? কি জিন হুজুর আছে? ওই তো আছে। তাহলে জিনের কথা শুনেন নাই? জিন হাজির করে না? জিনের কথা যদি শুনেন দেখবেন মানুষের মতো এত সুন্দর গড়নে, এত সুন্দর ভাষায় জিন কথা বলতে পারে না। আল্লাহর জমিনে যত মাখলুক আছে কোন মাখলুক মানুষের মতো এত সুন্দর করে কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় তুলে ধরেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সোহাইল ইবনে আমর দুইজনের মধ্যে একটা চুক্তি লেখা হইতেছে, হুদায়বিয়ার সন্ধির চুক্তি লেখা হইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সোহাইল ইবনে আমর কয়, বিসমিল্লাহর আল্লাহ তো চিনলাম, রহিমও চিনলাম, কিন্তু রহমান কে? মানে রহমান, রহমানের তো চিনি না। আরবের লোকেরা রহমান নামটা শুনে নাই, তারা আল্লাহর নাম রহিম শুনছে, আল্লাহ শুনছে, কিন্তু রহমান শুনে নাই, রহমানটা তাদের কাছে নতুন। তখন সোহাইল বলে উঠল, মানে রহমান, রহমান কে? রহমানের নাম তো আমরা শুনি নাই কোনোদিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পূর্ণাঙ্গ একটা সুরায় নাজিল করে দিলেন, যেই সুরার প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রহমানের পরিচয় তুলে ধরছেন। এজন্য কোরআনে আলাদা একটা সুরায় খালি সুরা আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় তুলে ধরে বলেন, আর রহমান, রহমান কে? দুনিয়ার মানুষ পরিচয় শুনো, আল্লামাল কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তোমাদেরকে শোনায়, যেই কোরআনের কথা বলে, এই কোরআন যিনি নাজিল করেন, এই কোরআন যিনি শিখান, তিনি হলেন রহমান। সুবহানাল্লাহ, খলাকাল ইনসান, রহমান হলো তিনি যিনি তোমারে বানাইছেন। ও সোহাইল বিন আমর, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে যিনি বানাইছেন তার নাম হলো রহমান। খালি বানান নাই, আল্লামাহুল বায়ান, তোমাদেরকে বয়ান করার কথা বলা যিনি শিখাইছেন। সুবহানাল্লাহ, যিনি তোমাদেরকে কথা বলা শিখাইছেন, কথা বলার শক্তি দিছেন, কথা বলার জন্য যা যা দরকার সব উপাদান দিছেন, তিনি হলেন রহমান। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন ভাষা শিখতে যায়, ইংরেজি শিখতে যাবেন, ইংরেজি শেখার জন্য IELTS করবেন, TOEFL করবেন, বিভিন্ন কোর্স করবেন, কত টাকা খরচ হয়? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা শিশুকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নারী পুরুষকে একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা আল্লাহ রাব্বুল আলামিন বিনা পয়সায় শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ, প্রত্যেকটা মানুষকে একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা আল্লাহ পাক শিখাই দিয়েছেন কোনো টাকা পয়সা ছাড়া। দুনিয়াতে কোনোদিন ক্লাস করা লাগে নাই, ল্যাঙ্গুয়েজ ক্লাবে যাওয়া লাগে নাই, ভাষা ইনস্টিটিউটে যাওয়া লাগে নাই, কোথাও যাওয়া লাগে নাই, মায়ের কোলে বসে বসে একটা পূর্ণাঙ্গ ভাষা শিখে ফেলছে। সুবহানাল্লাহ, মায়ের কোলে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা মনে করে দিছেন, মায়ের কাছ থেকে শুনে শুনে একটা শিশু পূর্ণাঙ্গ একটা ভাষা শিখে ফেলছে। সুবহানাল্লাহ, ব্যাকরণ লাগে নাই, নাহসরফ লাগে নাই, গ্রামার লাগে নাই, কোনো কিছু শিখা লাগে নাই, কোনো ভোকাবুলারি মুখস্থ করা লাগে নাই, কিছুই লাগে নাই, মায়ের কাছ থেকে শুনছে আর ভিতরে ঢুকে গেছে, শুনছে আর ঢুকে গেছে, শুনছে আর ঢুকে গেছে, তার চতুর্দিকে মানুষ কথা বলতেছে, তার ব্রেনে ঢুকতেছে আর শিখে ফেলতেছে। সুবহানাল্লাহ, ওই শিশুটা কোনো মানুষের চিনে না, কোনো মানুষের সাথে তার এখনো সম্পর্ক গড়ে উঠে নাই, কিন্তু শিশুটা ওই মানুষদের থেকে একটা ভাষা শিখে ফেলছে। সুবহানাল্লাহ, দুই বছর, তিন বছর, চার বছর বয়স হয়েছে, তার চতুর্পাশে মানুষ কথা বলতেছে আর সে একটা সুন্দর ভাষা শিখে ফেলছে। সুবহানাল্লাহ, যে লোকটা জীবনে কোনোদিন স্কুল, কলেজ, মাদ্রাসায় কোথাও যায় নাই, নামটাও সিগনেচার করতে পারে নাই, এই লোকও কথা বলতে পারে। সুবহানাল্লাহ, দেখেন এই লোক কিছু পড়তে পারে না, তারে কিছু পড়তে দেন, এটা পড়তে দেন, পড়তে পারবে না, নামটা সিগনেচার করতে দেন, সিগনেচার করতে পারবে না, কিন্তু কথা বলতে পারে। আল্লাহ আকবার, আল্লাহ পাক বিনা পয়সায় কোনো প্রকারের একটা টাকাও তার ভাষা শেখার জন্য খরচ করা লাগে নাই। দুনিয়ার জমিনে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লামাহুল বায়ান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বায়ান শিখাই দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ, আমার ভাইরা এবং বোনেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর গড়নে সৃষ্টি করলেন, এরপরে মানুষকে এত সুন্দর ভাষায় কথা বলার জন্য আল্লাহ পাক শক্তি দিলেন, ক্ষমতা দিলেন। কত মানুষ আছে আমাদের সামনে, আল্লাহ পাক মাঝে মাঝে কিছু মানুষকে বানান, যে মানুষগুলো দেখতে শুনতে আমার চাইতে আপনার চাইতেও সুন্দর, কিন্তু কথা বলতে পারে না, এরকম মানুষ আছে না, দেখছেন না? এই ভাইদেরকে দেখলে, এই বোনদেরকে দেখলে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহর শুকর আদায় করে বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। ওই আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ তোমাকে যেই পরীক্ষার মধ্যে ফেলেছেন, আমাকে সেই পরীক্ষা থেকে আল্লাহ পাক মুক্ত রেখেছেন, আল্লাহ ইচ্ছা করলে আমারও তোমার মতো পরীক্ষায় ফেলতে পারতেন, হাতও আছে, নাকও আছে, চোখও আছে, মুখও আছে, পুরা বডির সব আছে, কিন্তু আমি সুন্দরভাবে কথা বলতে পারতেছি, তুমি কথা বলতে পারতেছ না। তাহলে ওই আল্লাহর শুকর, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে মুক্ত রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কথা বলার মতো শক্তিও দিয়েছেন। এখন আসেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কোন সূরা? সূরা তাকাসুর। মাশাআল্লাহ, সূরা তাকাসুরের শেষ আয়াত প্রত্যেকটা মানুষ থেকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা নিয়ামতের পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ রব্বুল আলমিন হিসাব নিবেন। আল্লাহ রব্বুল আলমিন হিসাব নিবেন, বান্দা তোমারে এত সুন্দর আকৃতিতে এত সুন্দর গড়নে আমি বানাইছিলাম, তোমাকে কথা বলার মতো বায়ান শিখাইছিলাম, কথা বলার মতো শক্তি দিয়েছিলাম, এই নিয়ামত দিয়ে তুমি কি কি করছো? মানব যেমন সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর, তার কথাও হবে সবচাইতে সুন্দর। সুন্দর কথা কোনগুলা বলেন তো দেখি, সুন্দর কথা কেমনে বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। যারা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনেছো আমার উম্মতরা শুনে রাখো, ফালিয়াকুল খায়রা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলার শক্তি দিয়েছেন এই শক্তি দিয়ে তুমি যখন কথা বলবা তখন কল্যাণকর কথা বলবা, ভালো ভালো কথা বলবা। আউলিয়াসমুত, যদি ভালো কথা বলতে না পারো, কল্যাণের কথা বলতে না পারো, তাহলে চুপ করে থাকো। চুপ করে থাকাটাও এবাদত। কথা যদি বলতে হয় ভালো কথা বলো, কল্যাণের কথা বলো, যেই কথা দুনিয়াতেও কল্যাণ দিবে আখেরাতেও কল্যাণ দিবে এরকম কথা বলো। আর কথা যদি বলতে না পারো তাহলে চুপ করে থাকো। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার মূলনীতি, কথা বলার উসুল, কথা বলার নীতিমালা বর্ণনা করে দিয়েছেন। কথা যদি বলতে হয় তাহলে কি কথা বলতে হবে? কল্যাণের কথা, ভালো কথা বলতে হবে। আর যদি ভালো কথা আমার মুখ দিয়ে না আসে, ভালো কথা যদি আমি না জানি, তাহলে আমি চুপ করে থাকব। কারণ ভালো কথার বাহিরে যদি আমি কথা বলি, ওই কথার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আল ইসরার 36 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যে বিষয়ে তোমার এলেম নাই, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, ওই বিষয়ে তুমি কোনো কথা বলতে যেও না। যে বিষয় সম্পর্কে তোমার ভালো জ্ঞান নাই, ভালো দখল নাই, ওই বিষয়ে তুমি কথা বলতে যেও না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাস সামা, তোমার কানের শ্রবণ শক্তির, ওয়াল ফুয়াদা ওয়াল বাসারা, তোমার হৃদয়, তোমার চোখ, তোমারে আল্লাহ রাব্বুল আলামিন যা যা দিয়েছেন এই প্রত্যেকটা নিয়ামতের আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে জবাব নেবেন, জিজ্ঞাসা করবেন। এইজন্য এলেমবিহীন কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ তাআলা। আমার উম্মত খবরদার, বেশি বেশি কথা বলিও না। যদি বেশি বেশি কথা বলতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবা বেশি বেশি। কোরআনে একটা আমল আল্লাহ বলছেন বেশি বেশি করার জন্য, অন্য কোন আমল বেশি করতে বলেন নাই। অন্য সব আমলের ব্যাপারে নীতিমালা হলো আহসান আমল করতে হবে, সুন্দর আমল বেশি না। আমলটা করতে হবে কিরকম? সুন্দর। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আর মওত সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কারা সুন্দর আমল করে। বেশি আমল করার জন্য আল্লাহ হায়াত মত বানান নাই, বানাইছেন সুন্দর আমলের জন্য। সুন্দর আমল কোনটা? যেই আমলের ভিতরে এখলাস থাকবে, যেই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে হবে, ওই আমলটাকে বলা হয় সুন্দর আমল। বেশি আমলের জন্য আল্লাহ আমাদেরকে হায়াত আর মত বানান নাই, বানাইছেন কিসের জন্য? সুন্দর আমলের জন্য। কিন্তু একটা আমল আছে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদারেরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো বেশি বেশি, কাসীরা বেশি বেশি আল্লাহর জিকির করো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহি তাআলা, আল্লাহর জিকির ছাড়া বেশি বেশি কথা বলিও না। যদি বেশি কথা বলো আল্লাহর জিকির করবা বেশি বেশি। কারণ কি? ফা ইন্না কাসরাতাল কালাম বিগাইরি যিকরিল্লাহি তাআলা কাসওয়াতুন লিল কালবে, আল্লাহর জিকির ছাড়া যত বেশি কথা বলবা অন্তর তত বেশি কঠিন হয়ে যাবে। ওয়া ইন্না আবাদান নাস মিনাল্লাহি আল কালবুল কাসি, যেই অন্তর যত বেশি কঠিন ওই অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের থেকে তত বেশি দূরে। তাহলে কথা বেশি বলা বিপজ্জনক, কিন্তু আমাদের মুখ চলে বেশি, কি বলেন? বিনা দরকারি কথা, অপ্রয়োজনীয় কথা আমাদের জবান দিয়ে চলতে থাকে, এবং সব বিষয়ে মনে হয় যে আমরা পারদর্শী, সব জানি। দোকানে বসে বসে দেখা যায় এমন এমন পণ্ডিতি কথা, এমন এমন ইসলামের কথা, মনে হয় যে ইসলামের বিরাট বিশেষজ্ঞ, বিরাট পণ্ডিত। কোরআন হাদিসের কথা সা দোকানে বসে বসে চালাইতে আছে, একের পর একজনের চাইতে একজন। আপনি খালি পরীক্ষা করে দেখবেন, একদিন চা দোকানে ঢুকে একটু খালি ইসলামের কথা একটু বলে দেখবেন, দেখবেন যে আপনার চতুর্পাশে এত বড় বড় কোরআন হাদিসের পণ্ডিত বসে রয়েছে, অথচ জীবনে একবার কোরআন কারীম খুলেও দেখে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়িও দেখে নাই, কিন্তু কোরআন হাদিসের বিরাট পণ্ডিত। দেখা যায় সব জানে, কিন্তু এই এলেমবিহীন কথা বলা, এলেমবিহীন কোনো কিছুর পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া আল্লাপাক কড়া ভাষায় নিষেধ করেছেন। কারণ এই বিষয়ে আল্লাপাক জিজ্ঞাসা করবেন। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমি সংক্ষেপে আর বাকি যে কথাটুকু বলবো, এই জবান দিয়ে সুন্দর কথা, কল্যাণের কথা বলতে হবে। কল্যাণের কথা কোনগুলো, অকল্যাণের কথা কোনগুলো, এই দুটা জিনিস আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। কারণ এই জবানটা আল্লাহর বড় নেয়ামত, এই কথা বলার শক্তিটা আল্লাহর বিরাট নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে আমাকে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আমাকে দুইটা জিনিসের জামানত দিতে পারে, আমি আল্লাহ রাসূল তাকে জান্নাতের জামানত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এক নম্বর হলো মা বাইনা লাহিয়াইহে, দুই চোয়ালের মধ্যবর্তী জায়গাটা, অর্থাৎ এই মুখমণ্ডলের জামানত, এই কথা বলার জামানত, এটা যদি আমি নবীকে দিতে পারে আমি তাকে জান্নাতের জামানত দিয়ে দিব। আরেকটা হলো দুই পায়ের মধ্যবর্তী জায়গা, অর্থাৎ কোন ব্যক্তি যদি জবানের হেফাজত, যৌনাঙ্গের হেফাজত, এই দুইটা জিনিসের হেফাজত যদি করতে পারে আমি রাসূল তাকে জান্নাতের জামানত দিতে পারি। সুবহানাল্লাহ। অর্থাৎ জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে, যতগুলো উপাদান আছে, যতগুলো মাধ্যম আছে, এই দুইটা হলো জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। জাহান্নামে যাওয়ার জন্য এই দুইটা জায়গা সবচেয়ে বড় বিপজ্জনক। এই দুইটা যদি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয় তাহলে জাহান্নামে যাওয়া সহজ। এই দুইটাকে কন্ট্রোল করতে পারলে, নিয়ন্ত্রণ করতে পারলে জান্নাতে যাওয়া সহজ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা জায়গার কথা নির্দিষ্ট করে বলছেন, আমার উম্মতে এই দুইটা জিনিসের ব্যাপারে সতর্ক থাকবা, এই দুইটা জিনিস তোমাকে জান্নাতেও নিতে পারে, এই দুইটা জিনিস তোমাকে জাহান্নামেও নিতে পারে। সমাজে যত অশান্তি আছে, যত ঝগড়া আছে, যত মারামারি আছে, খবর নিয়ে দেখবেন এই দুই জায়গা, সবকিছুর গোড়া এই দুই জায়গা। ঘরের ভিতরে অশান্তি, বউ আর শাশুড়িয়ে মিল নেই, কিসের কারণে? মুখের কারণে। খবর নিয়ে দেখেন আসলে জায়গা জমি নিয়েও বিরোধ নাই, কোনো কিছু নিয়ে সব পরিবারে অশান্তি নাই। অশান্তির মূল হইল খালি কথা, মুখ, জবান। বাপে আর ছেলে মিল নেই কথার কারণে, মা আর ছেলে মিল নেই কথার কারণে, একজন আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট হয়, প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হয়, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট হয়, কিসের কারণে? কথার কারণে। যতগুলো হত্যাকাণ্ড হয়, সমাজে অশান্তি হয়, খবর নিয়ে দেখবেন যৌবনের হেফাজত না করার কারণে দেখবেন সমাজে অনেক হত্যাকাণ্ড, অনেক অশান্তি, মারামারি, কাটাকাটি, যৌবনের হেফাজত না থাকার কারণে, পর্দার বিধান না থাকার কারণে। তাহলে এই দুই জায়গার সাথে খবর নিয়ে দেখবেন যত অশান্তি, সবগুলার গোড়ায় এই দুই জায়গা। এই জন্য এই দুইটা স্থান নিয়ন্ত্রণ করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তাকে জান্নাতের জামানত দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবং বোনেরা, কল্যাণের কথা, ভালো কথা যেগুলো বলতে হবে এই জবান দিয়ে, এক নম্বরে হলো আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, জিক্রুল্লাহ, এই জবানে বেশি চালু রাখতে হবে। জিক্রুল্লাহর মধ্যে সবচেয়ে বড় জিকির হলো সলাত, সবচেয়ে বড় জিকির সলাতকে আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহ আকবার, আল্লাহর জিকিরের মধ্যে সবচাইতে বড় জিকির হলো সলাত, নামাজ। সবচাইতে বড় জিকির হলো নামাজ, সলাত। সমাজে এমন এমন মানুষ দেখা যায় নামাজ পড়ে না আবার জিকির করে, এরকম মানুষ দেখছেন? এরকম কিছু সমাজে মানুষ আছে যারা নামাজ পড়ে না আবার আল্লাহ জিকির করে। নামাজ নাই ওই লোকের কোনো জিকিরের কোনো মূল্য নাই, কারণ সবচাইতে বড় জিকির হলো নামাজ, বড় জিকির হলো সলাত। বড় জিকিরের খবর নাই ছোট জিকির নিয়ে লাফালাফি, বড় জিকিরের খবর নাই। যেই জিকিরের কারণে জাহান্নামে যাবে, যেই জিকির না করার কারণে জাহান্নামে যাবে, নামাজ না পড়লে জাহান্নামে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? না। সূরা আল মুদাদ্দিসের 42-43 নম্বর আয়াত, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ মুসল্লি না হওয়া, নামাজি না হওয়া, আল্লাহর সবচাইতে বড় জিকির। কারণ যত রকমের জিকির আছে সব নামাজের ভিতরে আছে, নামাজের ভিতরে যত জিকির আছে সব জিকিরের সমাহার, সব জিকির এক জায়গায় নামাজের ভিতরে। নামাজ শুরু করতে হয় কি দিয়ে? কে কথা কয় না এই দেশে, মানে নামাজে পড়ে না আমার, কে আপনাদের দেশে নামাজ পড়ে? ও তো কেউ কথা কয় না, সলাত পড়ে। মসজিদের মধ্যে দেখা যায় মসজিদ তিনতলা চারতলা, ফজরের নামাজে মুসল্লি কয় কাতার? এক কাতারও হয় না। অনেক মসজিদ আছে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া তিন নম্বর মুসল্লি নাই, অনেক মসজিদ আছে ইমাম সাহেব আছে মুয়াজ্জিন সাহেব নাই, মুয়াজ্জিন সাহেব আছে ইমাম সাহেব নাই। একজন আরেকজনের কয় শুনেন ফজরের সময় আমি কিন্তু আসবো না, একজন আরেকজনের দায়িত্ব দিয়ে যায়। আমি একবার ইন্ডিয়া গেছি ত্রিপুরাতে, এক মসজিদে গেছি, বিশাল এক মসজিদ, ঐতিহাসিক মসজিদ, মাগরিবের নামাজ পড়তে গেছি। মাগরিবের নামাজ পড়তে যাই, দেখি ইমাম যিনি মুয়াজ্জিন তিনি একজন, তিনি মাগরিবের আজান দিছেন, একজন মুসল্লিও নাই, একা একা নামাজ পড়ে মসজিদ বন্ধ করে তালা মেরে চলে যাচ্ছেন। আমরা গেলাম তিন চারজন, কি ব্যাপার ভাই কোথায় যাচ্ছেন? তালা মেরে দিচ্ছেন। কয় ভাই নামাজ শেষ, তো মুসল্লি কই, ইমাম কই? কয় আমি ইমাম, আমি মুয়াজ্জিন, আমি মুসল্লি, একজনে আর কোনো মুসল্লি আসে নাই। অথচ ওখানে অনেক মুসলমান, আশেপাশে অনেক মুসলমান বসবাস করে, কিন্তু কোনো মুসল্লি আসে নাই। ওই ইমাম সাহেব একা আজান দিছেন, একা নামাজ পড়ছেন, এরপর একা তালা মেরে চলে যাচ্ছেন। এরপর আমরা গিয়ে বারান্দার মধ্যে আমরা জামাত করলাম, তাহলে এরকম বাংলাদেশে অনেক মসজিদ আছে, দেখবেন খালি ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কেউ নাই। আর ইমাম মুয়াজ্জিনও একজন আরেকজনকে কয়, যদি এই দায়িত্ব না হইতো তাহলে আমাদেরকেও খুঁজে পাওয়া মুশকিল হইতো, যেহেতু দায়িত্ব এই জন্য মসজিদে তো থাকতেই হয়। মসজিদ তিনতলা চারতলা, জিজ্ঞেস করা হয় ভাই মসজিদ এটা এত বড় কেন, মুসল্লি নেই, কই মিয়ে শুক্রবারে জায়গা হয় না, শুক্রবারে জায়গাই তো হয় না। তাহলে মসজিদ বানানো হয়েছে সপ্তাহে এক ওয়াক্তের জন্য, সপ্তাহে নামাজ কয় ওয়াক্ত, সপ্তাহে বুঝি পাঁচ ওয়াক্ত, সপ্তাহে ৩৫ ওয়াক্ত, ৩৫ ওয়াক্তের মধ্যে ৩৪ ওয়াক্তের জন্য মসজিদ বানানো হয় নাই, মসজিদ বানানো হয়েছে এক ওয়াক্তের জন্য, খালি জুমার জন্য। আর ৩৬ ওয়াক্তে মুসল্লির খবর নাই। বাংলাদেশের অধিকাংশ ৯৯ ভাগ মসজিদের অবস্থা এরকম, দেখবেন বিশাল বিশাল মসজিদ পাঁচ ওয়াক্তে ৩৪ ওয়াক্তে মুসল্লি নাই, শুধু শুক্রবারে মুসল্লি জায়গা হয় না, আরো একদিন জায়গা হয় না, শবে বরাতের দিন জায়গা হয় না, ওই দিনও মসজিদের সবার আগে ভরপুর, তিনতলা চারতলা পাঁচতলা ভরপুর, এর বাহিরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তাহলে ওই মুসল্লিরা যান কোথায়? ওই মুসল্লিরা তো ওই এলাকারে মানুষ, রাত্রে তো দিনের বেলায় হয়তো মুসল্লি কম থাকতে পারে, রাত্রে তো সবাই বাড়িতেই থাকে, তাহলে সবচেয়ে বেশি মুসল্লি হওয়ার কথা ফজরের নামাজ, কারণ দিনের বেলা অফিসে যায়, ব্যবসা বাণিজ্যে যায়, রাত্রে তো সবাই বাড়িতেই আছে, তাহলে ফজরে মসজিদে জায়গা না হওয়ার কথা, কিন্তু সেখানে দেখা যায় ফজরেই সবচেয়ে মুসল্লি কম। আর আমরা শুধু বলি আহারে, আজকে সারা দুনিয়াতে নির্যাতিত হচ্ছে মজলুম মুসলমানেরা, তো মুসলমানেরা নির্যাতিত হবে না, কারা হবে? যে মুসলমান ফজরের নামাজে উঠতে পারে না, ওই মুসলমান আবার কয় জিহাদ জিহাদ জিহাদ চায়, মিয়া ফজরের নামাজে উঠতে পারো না, কিসের জিহাদ করবা? আগে তোমার নিজের ভিতরে আল্লাহর দিন কায়েম করে ফেল, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরা বডিতে আকীদায় দিন কায়েম করে ফেল, আমলে দিন কায়েম করে ফেল, ফজরের নামাজে তাকবীরে উলার মধ্যে তুমি সামিল হয়ে যাও, ফজরে খুঁজে পাওয়া যায় না, এমনি দিন কায়েম করে ফেলবে, এমনি জিহাদ করে ফেলবে, সব উল্টাই ফেলবে সারা দুনিয়া। যে মুসলমান ফজরে ঘুমাই থাকে, ফজরের আজান ঘুম থেকে তুলতে পারে না, ওই মুসলমান মার খাবে না, নির্যাতিত হবে না, কারা হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও মুমিনেরা, মনমরা হইও না, নিরাশ হইও না, ফেরেশান হইও না, সারা দুনিয়ার নেতৃত্ব দিবা, সারা দুনিয়া চালাইবা তোমরা, শর্ত হইল একটা, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হইতে হবে, মুমিন হইলে সারা দুনিয়া তোমাদের ভয়ে থরথর করে কাঁপবে। এখন যতদিন পৃথিবীতে মুসলমান মুমিন ছিলেন, খোলাফায়ে রাশেদিন মুমিন ছিলেন, ততদিন সারা পৃথিবী মুসলমানদের গায়ে হাত তোলা তো দূরের কথা, মুসলমানের চোখের দিকে তাকাইতে ভয় পাইছে। কিন্তু যখনই আস্তে আস্তে মুসলমানের ইমানের ভিতরে শেরেক ঢুকা শুরু হয়েছে, মুসলমানের ইমানের ভিতরে কুফর ঢুকা শুরু হয়েছে, মুসলমানের ইমানের ভিতরে বেদাত ঢুকা শুরু হয়েছে, আস্তে আস্তে মুসলমানের ইমান দুর্বল হয়েছে, আস্তে আস্তে বিজাতিরা মুসলমানদের উপরে জুলুম নির্যাতন আস্তে আস্তে বাড়াই দিছে, কারণ আল্লাহর নিরাপত্তা তাদের থেকে উঠে গেছে। যেই জনপদের মানুষ ফজরের নামাজে হাজির হয় না, আল্লাহর নিরাপত্তা ওই এলাকায় থাকে কেমনে? আমি যে কথাটা বলতেছিলাম, আমার ভাইরা এবং বোনেরা, নামাজ এমন একটা এবাদত, যে এবাদতের ভিতরে আল্লাহর সকল জিকিরের ভিতরে আছে, আফদালুজ জিকিরে তেলাওয়াতুল কোরআন, সবচাইতে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে কি নাই? কোরআন তেলাওয়াত নাই, নামাজে নাই, নামাজ কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ হয় না। কোরআন তেলাওয়াত করা নামাজের ভিতরে কি ফরজ? সূরা আল ফাতিহা পড়া ফরজ, কোরআনে কারিম তেলাওয়াত নামাজের ভিতরে ফরজ। তাহলে সবচাইতে উত্তম জিকির, আফদাল জিকির নামাজের ভিতরে আছে। সবচাইতে উত্তম জিকির আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হয়। নামাজ শুরু হয় কি দিয়ে? বাংলাদেশে নামাজ শুরু হয় কি দিয়ে? ইন্নিওয়াজ্জাহাতু দিয়ে বাংলাদেশের নামাজ শুরু হয় ইন্নিওয়াজ্জাহাতু, নামাইতো মানার আগে ইন্নিওয়াজ্জাহাতু। প্রথম জায়নামাজ পাক করা লাগে, জায়নামাজ পাক করার দোয়া ইন্নিওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। কয় ভাই এটা কেন পড়ছেন? কয় জায়নামাজটা পাক করে নিলাম। জায়নামাজ নাকি না পাক? জায়নামাজ না পাক হলে তুমি নামাজে দাঁড়াইলে কেমনে? জায়নামাজ পাক করার কোন দোয়া আছে? আচ্ছা, এরপরে হইল নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা সালাসা খামসা যা যা আছে এটা করতে যায় তাকবীরে উলা শেষ। ইমাম সাহেব তাকবীরে উলা আল্লাহু আকবার বলি সানা পড়ি কেরাত শুরু করে দিছে, উনি আছে নাওয়াইতুয়ানের মধ্যে, আবার হঠাৎ করে দেখা যায় মাঝখান দিয়ে ছেড়ে দিছে। মানে প্রথম আল্লাহু আকবার বলছে, বলে কিছুক্ষণ পর আবার ছাড়ে দিছে। কি ব্যাপার ভাই, ছাড়ে দিলেন কেন? কয় নামাইতোয়ানের মধ্যে জোহরের জায়গায় আসর বলে ফেলছে। আরবা রাকাতা সলাতিল জোহর যে বলবো সেখানে সলাতিল আসর বলে ফেলছে, তার সর্বনাশ, আবার ছেড়ে দিছে। অর্থাৎ এই ছেড়ে দিতে দিতে বানতে বানতে এটা খেয়াল করতে করতে তার নামাজের কেরাত ভালো করে শোনা হইল না, তাকবীরে উলাও হইল না, সর্বনাশ। এই মুসলমান নিয়তটাই বুঝে নাই। আপনারা আজকে মাহফিলে আসছেন নিয়ত পড়িয়ে আসছেন কি করে আসছেন? তাহলে তো ফজিলতে পাবেন না। নিয়ত পড়েন নাই, নাওয়াইতুয়ান আজহাবা ইলাল মাহফিল কি পড়েন না? নিয়ত করে আসছি আমরা, অন্তরে নিয়ত করে আসছে। নিয়ত করতে হয়, নিয়ত করার জিনিস, করার জিনিস পড়া যায় না, পড়ার জিনিস করা যায় না। যেটা করার সেটা করতে হয়, যেটা পড়ার সেটা পড়তে হয়। নিয়ত করার জিনিস নিয়ত পড়ার জিনিস না। আচ্ছা, এই আল্লাহু আকবার দিয়ে সালাত শুরু হয়। আল্লাহু আকবার হলো আল্লাহর বড় জিকির, তাহলে জিকির হবে আল্লাহু আকবার, আল্লাহর আগে অথবা আল্লাহর পরে কোন সিফাত থাকতে হবে। শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না, আল্লাহর শানে বেয়াদবি। মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ বললাম, এটা কি আদব? মোহাম্মদ বললে কি বলতে হইব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বখিল আল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই লোকটা বড় বখিল যে লোকের সামনে আমি নবীর নাম উচ্চারণ হয় হে কোনো জিকির করে না, দরুদ পড়ে না। দরুদ আল্লাহর জিকির। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম উচ্চারণ হলো, কোন দরুদ আপনি কোন দরুদ পড়লেন না, খালি কইলেন মোহাম্মদ মোহাম্মদ, বেয়াদবি না? আচ্ছা, তো মোহাম্মদ বড় না আল্লাহ বড়? এই প্রশ্ন করাটাই বেয়াদবি, কারণ তুলনাই হয় না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন মাখলুক, আল্লাহ হলেন খালেক, খালেক আর মাখলুকের তো তুলনাই হয় না। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে যদি বেয়াদবি হয়, তা আল্লাহর সাথে কোনো সিফাত না বললে এটা আরো সবচাইতে বড় বেয়াদবি। এজন্য আল্লাহর জিকির করতে হলে আল্লাহর আগে অথবা আল্লাহর পরে কোনো সিফাত যোগ করতে হবে। আল্লাহর আগে সিফাত যোগ করে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে সিফাত যোগ করে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। জিকির কেমনে করতে হবে? নামাজের ভিতরে জিকিরের সব শিক্ষা আছে, আছে না? রুকুর মধ্যে কি পড়তে হয়? সুবহানা রাব্বিয়াল আযীম। দেখেন, রবের আগে সুবহান, পরে আযীম, দুইটা সিফাত দিয়ে মাঝখানে রব, শুধু রব না। সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা, আগে সুবহান পরে আ'লা। তাহলে জিকির করতে হলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে হবে। জিকির শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ না, জিকির শুধু আল্লাহ আল্লাহ না, জিকির শুধু হু হা না, জিকির হলে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সবচাইতে বড় জিকির কি? সালাত, সালাত ওয়ালা যিকরুল্লাহ আকবার। সবচাইতে আকবার জিকির হলো আল্লাহর জিকির হলো সালাত। তাহলে এই জবান দিয়ে আল্লাহর জিকির বের করব সব সময়, এই জবান দিয়ে কোরআনে কারিম তেলাওয়াত করব, এই জবান দিয়ে সত্য কথা বলবো, এই জবান দিয়ে দাওয়াত দিব মানুষকে, এই জবান দিয়ে মানুষকে দাওয়াত দিব। কোন দিকে দাওয়াত দিব? আল্লাহর দিকে। আল্লাহ পাক বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চাইতে সুন্দর কথার কার হইতে পারে যেই লোকটার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দে। তাহলে সুন্দর মানুষের সুন্দর কথা ওইটা যেই কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া হয়, এটা হলো সবচেয়ে সুন্দর কথা। তাহলে দাওয়াত যত বেশি দিবেন তত দেখবেন নিজের মধ্যে আমল তৈরি হবে, দাওয়াত যত কম দিবেন আমলের দুর্বলতা তত বেশি দেখা দিবে। আরেকজনের কইবেন, এই ভাই আপনি মসজিদে যান না দেখি। আচ্ছা, এখন একজনের আপনি মসজিদে যাওয়ার দাওয়াত দিচ্ছেন, ফজরের সময় আপনি ঘুমাইছেন, কে পারবেন? আপনি দেখবেন নিজের ভিতরে তৈরি হবে, কিরে অমুক বাইরে কইলাম মসজিদে যাওয়ার জন্য আর আমি বুঝি শুই রয়েছি। এই যে দাওয়াত দিচ্ছেন, দাওয়াতের তাসির আপনার ভিতরে আসবে। আরেকজনের বললেন, ভাই সুদ খাওয়া হারাম, এবার আপনি সুদ খাইতে পারবেন? আরেকজনের কইলেন, ভাই গোশ খাওয়া হারাম, আপনি গোশ খাইতে পারবেন? এরকম দাওয়াত যত বেশি দিবেন নিজের ভিতরে আমল তত বেশি মজবুত হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চাইতে সুন্দর কথার কার কথা হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি আল্লাহর দিকে এই জবান দিয়ে দাওয়াত দিতে হবে। তাহলে আল্লাহ পাক জিজ্ঞাসা করলে, এই আমার বান্দা, আমার বান্দি, তোমার যে জবানটা দিছিলাম কি করছিলা? উত্তর দিবা, আল্লাহ এই জবান দিয়ে তোমার জিকির করছি, এই জবান দিয়ে তোমার বান্দা বান্দিদেরকে তোমার দিকে ডাকছি, তোমার দিকে দাওয়াত দিছি। আল্লাহ আকবার। মুয়াজ্জিনদেরকে আল্লাহ পাক এত ফজিলত দিছেন, কিয়ামতের ময়দানে সবচাইতে লম্বা কারা? আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাস আনাকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সব মানুষ প্রচন্ড গরমের ভিতরে, একদিকে সূর্যের গরম, সূর্য আসবে কোথায়? মাথার উপরে সূর্যের গরম, আরেকদিকে ওয়াজিয়া ইয়াউমাইদিন বি জাহান্নাম, কিয়ামতের ময়দানে চতুর্পাশে জাহান্নাম, জাহান্নামকে চতুর্দিকে আনে হাজির করা হবে। তাহলে জাহান্নামের গরম, সূর্যের গরম, এই গরমে কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ গলা পর্যন্ত ডুবে যাবে, কিন্তু মুয়াজ্জিন সাহেবেরা ডুববে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুয়াজ্জিনদেরকে লম্বা করে দিবেন, পানি যত বেশি মুয়াজ্জিন তত লম্বা হইতেছে। সুবহানাল্লাহ। কারণ কি? এত ফজিলত কেন? আল্লাহর দিকে ডাকে মানুষকে, আল্লাহর দিকে দৈনিক পাঁচবার, কমপক্ষে পাঁচবার মানুষের আল্লাহর দিকে দাওয়াত দে, আল্লাহর দিকে ডাকে মানুষকে, বলে হাইয়া আলাস সালাহ, মানুষকে বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে, নামাজের দিকে, আল্লাহর দিকে ডাকে। একজন মুয়াজ্জিনের আজান যত দূর শোনা যাবে কিয়ামতের ময়দানে ততদূর পর্যন্ত সমস্ত জিন, সমস্ত ফেরেশতা, সমস্ত গাছপালা তার জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন সাহেবদের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লিল মুয়াজ্জিনিন, আয় আল্লাহ আপনি মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কি বিফল? সাথে সাথে কবুল। তাহলে মুয়াজ্জিনদের গুনাহ মাফের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন। এইজন্য ইমাম হওয়ার চাইতে মুয়াজ্জিন হওয়ার ফজিলত বেশি। কিন্তু আমাদের দেশে সবাই ইমাম হইতে চায়, মুয়াজ্জিন হইতে কেউ চায় না, সবাই ইমাম সাহেব হইতে চায়, কিন্তু মুয়াজ্জিনের ফজিলত বেশি। এইজন্য আমার ভাইয়েরা আজান দিবেন, আপনি পার্মানেন্ট মুয়াজ্জিন হওয়া দরকার নাই, বেতনভুক্ত মুয়াজ্জিন হওয়া দরকার নাই, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের বেতন ছাড়া যায় যায় আজান দিবেন, খালি মুয়াজ্জিনের ফজিলত লাভ করার জন্য দিবেন। যুগে যুগে সালাফে সালেহীনেরা, বড় বড় মুহাদ্দিসেরা আজান দিতেন, এরকম বিনা বেতনে মসজিদে যায় যায় আজান দিতেন, কি জন্য? ওই মুয়াজ্জিনের ফজিলত লাভ করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই দাওয়াত ইলাল্লাহ, এগুলা হলো জবানের হক আদায় করা, সুন্দর কথা বলা, এগুলাই হলো ফালিয়াকুল খায়রা। আরেকটা হলো এই জবান দিয়ে খারাপ কথা বলা যাবে না। কি কি বলা যাবে না? এক নম্বরে এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। কি বলা যাবে না? মিথ্যা কথা, কোন ধরনের ধোকাবাজি কথা, প্রতারণামূলক কথা, এই জাতীয় কথা জবান দিয়ে বের করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপ কাজের দিকে ধাবিত করে, ওই পাপ কাজগুলো মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। তাহলে পাপ কাজ মিথ্যা মানুষকে জাহান্নামে নিয়ে যায়, এই জন্য জবানকে মিথ্যা থেকে হেফাজত করতে হবে। মুনাফেকের একটা গুরুত্বপূর্ণ আলামত হলো কি, এজা হাদ্দাসা কাজেবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলা মুনাফেকের আলামত। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। বর্তমানে আমাদের দেশে মিথ্যা সাক্ষী দেওয়ার লোকের অভাব হয় না, টাকা দিলে অনেক লোক আসে বসে থাকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, অথচ শাহাদাতু জুর মিথ্যা সাক্ষী দেওয়া যত গুণা আছে সবচাইতে আকবারুল কাবায়ের, সবচাইতে বড় কবিরা গুণা তিনটা, একটা হলো আল্লাহর সাথে শেরেক করা, আরেকটা হলো উকুকুল উম্মাহাত মা বাবার নাফরমানি করা, আরেকটা হলো শাহাদাতু জুর মিথ্যা সাক্ষী দেওয়া। এই তিনটা গুণা সমস্ত কবিরা গুণারও কবিরা গুণা। আল্লাহ পাক কোরআনে কারিমে ইবাদুর রহমানদের পরিচয় দিতে গিয়ে বলেন, والذين لا يشهدون الزور واذا مروا باللغو مروا كراما। ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হলো এরা মিথ্যা সাক্ষী দেয় না, এদেরকে যদি সারা দুনিয়াও এদের সামনে এনে দেয় তাও এরা মিথ্যা সাক্ষী দিতে রাজি হয় না। তাহলে জবান দিয়ে কখনো মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, এই জবান দিয়ে গীবত করা যাবে না, এই জবান দিয়ে গীবত, বুঝেন তো, একজনের অনুপস্থিতিতে আরেকজনের কথা বলা, যে কথাটা সামনে বললে উনি পছন্দ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কিরাম বলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিকরুকা আখাকা বিমা ইয়াকরা, যেই কথাটা তোমার ভাইয়ের পিছনে বললা, তোমার বোনের পিছনে বললা, এই কথাটা সামনে বললে সে পছন্দ করে না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে কথাটা বললাম এটা সত্য কথা বলছি, মানে বাস্তবে সে এই কাজটা করছে, তার খাসিয়ত এরকম, বৈশিষ্ট্য এরকম, মিথ্যা বলি নাই, তাও কি গীবত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সত্যটা বলো এটার নাম গীবত, আর যদি মিথ্যা বলো এটার নাম বোহতান, এটা অপবাদ। তাহলে জবান দিয়ে গীবত করা আল্লাহ পাক সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে আল্লাহ পাক গীবতকে হারাম করে দিয়েছেন, ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা, খবরদার একজন আরেকজনের গীবত করবে না। এরপর আল্লাহ পাক এটাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? এটা যেমন অপছন্দ করো, গীবতটাও এরকম তোমাদের কাছে যেন অপছন্দনীয় হয়। তাহলে এই জবান দিয়ে কোনো গীবত করা যাবে না, এই জবান দিয়ে ছোগলখড়ি করা যাবে না, ছোগলখড়ি বুঝুন তো, নামিমা, একজনের পিছনে একজনের যায় লাগাই দিয়ে দুইজনের মধ্যে ঝগড়া লাগাই দেওয়া। সমাজে কিছু মানুষ এরকম থাকে, দুইজনে ঝগড়া লাগাই দিতে পারলে হে খুশি, তাকায় তাকায় হাসে, দুইজনে ঝগড়া করতেছে বোয়ার শাশুড়ির মধ্যে ঝগড়া লাগাই দিছে, ভাইয়ে ভাইয়ে লাগাই দিছে, বনে বনে লাগাই দিছে, মা ছেলে লাগাই দিছে, বাপ ছেলে লাগাই দিছে, দুই আত্মীয়ের মধ্যে লাগাই দিছে, লাগাই দেখে আর হাসে, এটারে বলা হয় কুটনাম, এটার নাম হলো কোরআন হাদিসের ভাষায় নামিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, এরকম কুটনামি যারা করে, সগল করে যারা করে, তারা জান্নাতে যাবে না। আল্লাহ পাক কাফেরদের বৈশিষ্ট্য মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, হাম্মাযিম মাশশাঈম বিনামিম, এরা সব সময় এরকম সগল করে করে বেড়ায়, এটা হলো মুনাফিকদের বড় বৈশিষ্ট্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের সামনে দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের আযাব দেখাই দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহারে আমার উম্মত কবর দেওয়া বন্ধ করে দিত, এই আশঙ্কা হয় যে আমার উম্মত কারোরে দাফন করবে না, বন্ধ করে দিবে, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি নাই যে আল্লাহ আমার উম্মতের কবরের আযাবটা একটু শোনাই দেন, না আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমার উম্মতকে কবরের আযাব শোনাই দাও, কিন্তু একবার যদি কবরের আযাব দুনিয়ার মানুষ শুনত তো কোন মানুষকে দাফন করতো না, দাফন করায় ছেড়ে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আযাবে কবর দেখাইছেন, দুইটা কবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা এমন দুটা গুনাহের কাজ করত তারা বড় গুনাহ মনে করত না, কিন্তু আসলে বড় গুনাহ। একটা হলো তারা ফাকানা ইয়ামশি বিন নামিমা, সবলখরি করে বেড়াইত, এজন্য তার কবরে আযাব হইতেছে। আরেকটা লোক ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, প্রস্রাব করার পরে পরিপূর্ণ রূপে পবিত্র হইত না, পাক হইত না, প্রস্রাব করত আর পাক পবিত্র না হয়ে পানি ব্যবহার করত না, টিস্যু ব্যবহার করত না, ডিলাকুলুক ব্যবহার করত না, পবিত্র হইত না, প্রস্রাব করে ওই গরু ছাগলের মতো দৌড় দিত, চলে যেত। এই দুইটা অপরাধের মধ্যে একটা ইয়ামশি বিন নামিমা। এজন্য খবরদার আমার ভাই এবং বোনেরা, সকলখরি করা যাবে না, এই জবানকে সকলখরি থেকে হেফাজত করতে হবে। পারলে একজনের উপকার করেন, না পারলে উপকার না করে ক্ষতি করবেন না। দুই মুসলমানের মধ্যে পারলে মীমাংসা করে দেন, মীমাংসা করার জন্য মিথ্যা বললে আরো অনুমতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল কাযযাব আল্লাযী ইউসলিহু বাইনান নাস, মানুষের মধ্যে যদি ইসলাহ করার জন্য, পরস্পর মীমাংসা করে দেওয়ার জন্য, দুইজনের বিরোধ মিটাই দেওয়ার জন্য মাঝখানে যদি একটা মিথ্যা কথা বলা লাগে, এই লোক মিথ্যাবাদী না। সুবহানাল্লাহ। যেমন দুইজনে দুইজনের দেখতে পারে না, দুইজনের সাথে বিরোধ, আপনি একজনের দেখে কইলেন, ভাই আপনি অমুক ভাইরে দেখতে পারেন না, অমুক ভাইয়ের সাথে কথা বলেন না, অমুক ভাই আপনার কত মহব্বত করে, কত ভালোবাসে, আপনার কি প্রশংসা করছে, আসলে প্রশংসা করেনি। আবার ওরেও যাই বললেন, এই ভাই শুনেন, অমুক ভাই আপনার কি প্রশংসা করছে, আপনারা কত ভালোবাসা, আপনি কেন তার সাথে সম্পর্ক নষ্ট করছেন। দুইজনের মন কিন্তু নরম হয়ে গেছে, আহারে আমি তার দেখতে পারি না, অথচ সে আমারে কত ভালোবাসে, কত সুন্দর কথা বলছে। এই যে আপনি মিথ্যা কথা বলে দুইজনের মধ্যে সম্পর্ক গড়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল কাযযাব, এই লোক মিথ্যাবাদী না। কারণ এই লোক ফায়ানমি খায়রা, এই লোক কল্যাণ বাড়াই দিছে, এই লোক মুসলমানের মধ্যে মীমাংসা করে দিছে। এই জন্য সগলখরি না করে, ক্ষতি না করে, পারলে উপকার করব, না পারলে চুপ করে বসে থাকব। এই জবান দিয়ে তাজাসসুস করা যাবে না। তাজাসসুস মানে একজনের পিছনে একজনের দোষ খোঁজা। কিছু ভাইয়ের অভ্যাস আছে, একজনের পিছনে একজনের দোষ খুঁজতে থাকে, ছিদ্র অন্বেষণ করতে থাকে যে কার পিছনে কত কয়টা দোষ বের করা যায়, অথচ নিজের দোষগুলো নিজে বের করি না। যদি আরেকজনের দোষ খোঁজার পিছনে যে সময়টা ব্যয় করি, এই সময়টা আমার দোষ খোঁজার পিছনে ব্যয় করি, তাহলে আমি আল্লাহর মুখলেসিন বান্দা হয়ে যাই। কিন্তু আমরা সবাই মনে করি নিজে ফেরেশতা, নিজের কোনো দোষ নেই, যা ওয়াজ করতেছি সব মনে আপনাদের জন্য, আমার জন্য না। কারণ আমি তো আগেই রেলগাড়ির ইঞ্জিন হয়ে বসে আছি, কি হয়েছি, রেলগাড়ির ইঞ্জিন, আপনাদেরকে ওয়াজ করি আর বলি যে আমি তো ইঞ্জিন, আপনারা সবাই আমার সাথে কি করেন, খালি বগি আটকায় দেন, ভালো করে পাগড়ি দিয়ে রশি দিয়ে শক্ত করে আমার সাথে আটকায় দেন, আটকায় দিলে কিয়ামতের দিন আমার টানে সব জান্নাতে চলে যাবেন, নাউজুবিল্লাহ। আজকে সমাজের অবস্থা কিন্তু এরকম, আমরা সবাই ইঞ্জিন হয়ে বসে আছি, আপনারা সবাই কি খালি বগি, খালি রশি দি পাগড়ি দি, খালি আমার সাথে আটকান, খালি আটকান, খালি আটকান। এখন আমি যদি জাহান্নামের দিকে যাই, আপনাদের অবস্থা কি হইব, ছুটতেও পারবেন না, কোন দিকে যাইতেও পারবেন না, আটকায় তো দিছেন ভালো করে, আপনারাও সব জাহান্নামের দিকে যাওয়া লাগবে। কারণ আমি যদি শেরেককারী হই, আমি যদি বেদাতকারী হই, আমি যদি আমার ভিতরে যদি নেপাক থাকে, তা আমার অবস্থান হবে কোন দিকে। আজকে যাদের সাথে আটকাইতেছি, বুঝে শুনে আটকাইতে হবে। এই জন্য আমার ভাইরা, আমি বলছি যে আরেকজনের পিছনে দোষ খোঁজার জন্য আমরা যে সময় ব্যয় করি, কিন্তু নিজের দোষগুলো খুঁজে বের করার জন্য ওই সময় ব্যয় করি না, করলে আমরা আল্লাহর মুখলেসিন বান্দা হয়ে যেতাম। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজাসসু, খবরদার একজনের পিছনে একজনের দোষ খুঁজে বেড়ায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাদাবারু, একজনের পিছনে একজন লাগি থাকিও না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা হিসেবে একজন আরেকজনের ভাই ভাই হয়ে যাও। কিন্তু দেখা যায় এক মুসলমান আরেক মুসলমানের ভাই মনে করতে পারে না, যদি আমার দলের হয় তাহলে ভাই, আমার দলের না হইলে ভাই না, আমার দলের না হইলে কি আমার ভাই না, আর যদি আমার দলের হয়, একই দলের হয়, তাহলে আমার ভাই। আপনি সালাম দিবেন রাস্তা দিয়ে যাওয়ার সময়, আসসালামু আলাইকুম, যারা সালাম দিছেন, হে আপনার টুপির দিকে তাকায়, কোন দিকে তাকায়, চেহারার দিকে তাকায় না, টুপির দিকে তাকায়। কি ব্যাপার, টুপির দিকে তাকাইছেন কেন? ওনার টুপির ডিজাইনের সাথে আপনার টুপি মিলছে কিনা, ওনারটা কাটা সাইডটা আপনারটা কয়টা দেখে, ওনারটা পাঁচটা কাটা আপনারটা কয় কাটা, ওনারটা খাড়া আপনারটা কি লাগানো এটা দেখে। যদি টুপিয়ে টুপিয়ে মিলে তাহলে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহর ওলি কেমন আছেন ভাই, আসেন নাস্তা করি। টুপিয়ে টুপিয়ে মিলে নাই, লাইয়া জুস। কি ব্যাপার লাইয়া জুস কি? কয়েকদিন আমারে কয়েকজন প্রশ্ন করছে, আমাদের ইমাম সাহেব হুজুরের সালাম দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় ইমাম সাহেব ওয়ালাইকুম সালাম কয় না, কয় লাইয়া জুস। এখন ভাইয়েরা কয় লাইয়া জুস কি জিনিস? ইমাম সাহেব বলতেছে তোমার সালামের জবাব নেওয়া জায়েজ নাই, লাইয়া জুস। কেন জায়েজ নাই? তোমার টুপির সাথে আমার টুপি মিলে নাই, তোমার দলের সাথে আমার দল মিলে নাই, তুমি আমার মুরিদ ভাই হইতে পারো নাই, ফির ভাই হইতে পারো নাই, আমি যে হুজুরের মুরিদ তুমি সেই হুজুরের মুরিদ হইতে পারো নাই, তোমার সাথে মিলে নাই, নাউজুবিল্লাহ। এক মুসলিম আরেক মুসলিমকে আমরা ভাই মনে করি না, দলের লোক হইলে ভাই মনে করি, দলকে ইসলাম বানাই ফেলছে। দলীয় সংকীর্ণতা এত গভীরে, এই জন্য আমার ভাইয়েরা বোনেরা আমরা সবাই তাজাসুস থেকে বিরত থাকব, মানুষের প্রতি কুধারণা থেকে বিরত থাকব, হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকব, মানুষকে আরেকজনকে গালি দেওয়া মন্দ কথা বলা কটু কথা বলা থেকে দূরে থাকব, বিশেষ করে নিজের অধীনস্থ যারা আছে এদের ব্যাপারে সতর্ক থাকব। আমি ইচ্ছা করলে অনেক কিছু বলতে পারি, কিন্তু না বলাটাই হলো আমার বীরত্বের কাজ। আল্লাহাক মোহসেনীন বান্দাদের সংজ্ঞা দিচ্ছেন ওয়াল কাজেমিন আল গাইজা ওয়াল আফিন আনিন্নাস। মোহসেনীন হলো ওই সকল বান্দারা যারা নিজের রাগকে দমন করতে পারে, বীর হলো ওই লোক যেই লোক রাগ উঠছে রাগ দমন করতে পারছে, যে লোক রাগ দমন করতে পারে না এই বীর না। আজকে বাংলাদেশে খালি ঘরে ঘরে তালাক দে আর আসি কয় হুজুর কি কইছি আমি কিচ্ছু বুঝি নাই, বেহস হয়ে গেছিলাম রাগে। মানে সব তালাক কেমনে দিছে? রাগে দিছে। তা আমি বলি যে ভাই তালাক কি হাসতে হাসতে দে, তালাক কি খুশিয়ে দে, রাগেই তো দে। তালাক তো আপনি রাগেই দিবেন, তালাক কি আপনি হাসতে হাসতে দিবেন? হাসতে হাসতে বলতেছেন এই তোমারে তিন তালাক দিছি, হাসতে হাসতে বলবেন দেখি? এটা তো রাগের জিনিস, তো রাগেই তো দিছেন। রাগের মাথা মানুষ একজন মারি ফেলছেন, তো মানুষ এটা মারা যাবে না, সব খালি রাগেই দিছেন। রাগ দমন করা, রাগ নিয়ন্ত্রণ করা। এক সাহাবি আসছেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি আমারে উপদেশ দেন, আল্লাহ রাসূল কয় লা তাকদাব রাগ করিও না। আবার বলে আরো উপদেশ দেন, কয় লা তাকদাব রাগ করিও না, আরো উপদেশ দেন লা তাকদাব রাগ করিও না। মানে যত উপদেশ স্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন রাগ করিও না, রাগ করিও না, রাগ করিও না। এটা নিয়ন্ত্রণ করতে পারলে তুমি মুহসিনিন হয়ে যাবা, ওয়াল আফিনা আনিন্নাস, তোমার অধীনস্থরা মানুষদেরকে মাফ করে দিবা, ক্ষমা করে দিবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহ রাসূলের 10 বছরের মতো খেদমত করছি, 9 বছরের বেশি খেদমত করছি, কিন্তু কোনদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এমন কোন কথা বলেন নাই যে কথা আমার মনে কষ্ট লাগে। সুবহানাল্লাহ। তাহলে নিজের স্ত্রী নিজের ছেলে মেয়ে অধীনস্থ যারা তাদের সাথে আচার আচরণ সুন্দর করতে হবে। কোন মুসলমানকে গালি গালাজ করা যাবে না, সাবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে জবান দিয়ে গালি দেওয়া ফাসেকি। কাউকে কাফের বলা যাবে না, কথায় কথায় অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, এই জবান দিয়ে কাফের বললে দুইজনের একজন কাফের হয়ে মারা যাবে। আমি যদি আপনাকে কাফের বলি, আপনি যদি কাফের না হন, তো আমি কাফের হয়ে মারা যাব। এই জন্য নবী রাসূলরা পৃথিবীতে এসছেন কাফেরকে মুসলমান বানানোর জন্য, মুসলমানকে কাফের বানানোর জন্য কোন নবী রাসূল পৃথিবীতে আসেনি। কিন্তু এখন আমাদের কাজ হলো মুসলমানকে কাফের বানানো, কাফেরকে মুসলমান বানানো আমাদের কাজ না। আমাদের কাজ হলো খালি ফতোয়া দিয়ে দিয়ে কেমনে মুসলমানদেরকে কাফের বানানো যায়। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা এই জবান দিয়ে গান গাওয়া যাবে না। কি এই জবান দিয়ে গান গাওয়া যাবে? এই জবান দিয়ে অশ্লীল চরিত্র নষ্ট করে এরকম কোন গান বাজনা করা যাবে না, গান গাওয়াও যাবে না, গান শোনাও যাবে না। যেখানে গান বাজনা চলবে ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুযু ফি হাদীসিন গায়রি, আল্লাহ বলেন খবরদার ওই জায়গায় বসিও না, তাড়াতাড়ি উঠে যাও। কোন অনুষ্ঠানে গেছেন আগে থেকে জানেন না এখানে গান বাজনা হইব, খারাপ দিন বিরোধী কাজ হইব, যাই দেখেন যে গান বাজনা চলতেছে ফাআরিদ আনহুম, আল্লাহ বলেন তাড়াতাড়ি উঠে চলে আসো, এখানে বসাও যাবে না। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা সবসময় এই জবানের হেফাজত করব। আল্লাহ আমাদেরকে যে সুন্দর জবানটা দিচ্ছেন এই সুন্দর জবান দিয়ে আল্লাহর জিকির করব, আল্লাহর দিকে মানুষকে ডাকব, সুন্দর সুন্দর কথাগুলা বলবো, উত্তম কথাগুলা বলবো। আর সমস্ত রকমের খারাপ যত রকমের কথা আছে এই সব কথাগুলা থেকে নিজেদের জবানটাকে হেফাজত করব। উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, তিনি একদিন নবী সাল্লামের কাছে এসে বললেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, নাজাত কিসে, নাজাত পাবো কিসে? আল্লাহ রাসূল তার তিনটা উপদেশ দিলেন, বললেন নাজাত হলো আমসিক আলাইকা লিসানাক, তোমার জিব্বাটা জবানটাকে তুমি শক্ত করে লাগাম টেনে ধরে রাখো, এটার মধ্যে নাজাত। মানে কথা যা মনে চায় তা বলিও না, বলার আগে চিন্তা ভাবনা করো এই কথাটার কল্যাণ কতটুকু অকল্যাণ কতটুকু, এটাকে তুমি জিব্বাকে যদি সংযত রাখতে পারো লাগাম টেনে ধরতে পারো নাজাত পাইবা। ওয়ালিয়াসাকা বাইতু, ঘরটাকে একটু প্রশস্ত বানাই দাও, ঘর প্রশস্ত বানাই দাও মানে বিরাট করে ঘর বানাও, এটা না, মানে ঘরটা মেহমানদার জন্য, মেহমানদের জন্য উন্মুক্ত করে দাও। মেহমান আসলে মনে কষ্ট নিও না, মেহমান আসলে সর্বোচ্চ চেষ্টা করবা মেহমানদারি করার জন্য। আর ওয়ালিয়া বিকে আলা খাতিয়াতি, গুনাহের জন্য বেশি বেশি কান্দ, বেশি বেশি চোখের পানি পেলো, বেশি বেশি কান্নাকাটি করো, তাহলে নাজাত পাইবা। তাহলে তিন জিনিসের প্রথম জিনিস হলো জিব্বার লাগাম টেনে ধরা। আজকে আমাদের জিব্বার লাগাম নাই, লাগামহীন ভাবে আমরা যা মনে চায় তাই বলে যাচ্ছি, এই কারণে যত অশান্তি আমাদের বৃদ্ধি পাচ্ছে এই জবানের কারণে। আল্লাহ পাক আমাদেরকে যে জবানটা দিয়েছেন, যে কথা বলার শক্তি দিয়েছেন, এই জবানটাকে আমরা আল্লাহর নির্দেশিত পন্থায় চালানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জবানের হেফাজত করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।